أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي تبت يدا أبي لهب وتب ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হোক সে নিজেও উহার ধন সম্পদ ও উহার উপার্জন উহার কোনো কাজে আসে নাই অচিরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তাহার স্ত্রীও যে ইন্ধন বহন করে তাহার গলদেশে পাকানো রজ্জু।